الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده ما من أحد في هذه الأمة يهوديا كان ونصرانيا فيموت يوم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও দীর্ঘ দুটি জুমা আপনাদের সামনে আসার তৌফিক দেননি, আজকে আবার আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর জন্য যার রেখে যাওয়া পবিত্র সত্য বিধানগুলিকে পৃথিবীর মানুষকে জানার উদ্দেশ্যে জুমার খুদ্দারের চিরন্তন বিধান তিনি জারি করে গেছেন, সেই মহানবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। পৃথিবীর মানুষ চিরকাল শক্তির পূজারী, এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু আলা দীনে মুলুকিহিম, রাজা বাচ্চারা যে দিনের উপরে থাকে প্রজার সাধারণ সেই দিনের উপরেই থাকে, রাজা যা বলে প্রজা তাই বলে, ওটারই আধুনিক সংস্করণ হয়েছে, নেতা নেত্রী যা বলে কর্মীরা তাই বলে, এখানে কোন দলিল আদিল্লা যুক্তি কোনো কিছুই নেই, যা উপর থেকে বলে দেওয়া হবে সবাই একই কথাই বলবে, এটা কোরাসের মতো, এটাই চিরন্তন নীতি পৃথিবীর আদিকাল থেকে চলে আসছে। আর এই নীতির বিরুদ্ধে ছিলেন নবী রসুলগণ, আর সেজন্য যেখানেই নবী এসেছেন সেখানে তিনি বাধার সম্মুখীন হয়েছেন, কারণ তিনি গতানুগতিক কোনো কথা বলতেন না, কারো শিখানো বলি বলতেন না, কোন নেতা নেত্রীকে তিনি সন্তুষ্টি কামনা করতেন না, তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আল্লাহর কথাগুলো তিনি জনগণের সামনে বলতেন আর আল্লাহ সন্তুষ্টি কামনা করতেন, জীবন গেলেও আল্লাহ সন্তুষ্টির বিরোধী কোনো কাজ তারা করতেন না। আর এই কারণেই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তারা হওয়া সত্ত্বেও দুনিয়ার মানুষ তাদেরকে কখনোই গ্রহণ করেনি। আমরা যতই মুখে নবী রাসূলদেরকে সম্মান দেখাই, যতই মিলাদ একবার যা দশ বার পড়ি, যত মনকে মন জিলাপি খাই, আসলে নবীর বিধান আমরা তো মানি না, যে সমস্ত বিধান মানলে আমাদের স্বার্থের ক্ষতি হয় সে বিধান মুসলমানরা মানে না, আগে ইহুদিরাও মানত না, খ্রিস্টানরাও মানত না, কিন্তু পৃথিবীতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, কিন্তু কেউই প্রকৃত অর্থে ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, মুসলমানও নয়। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন, এদের অধিকাংশই মুশরিক। আল্লাহ আগে সাক্ষী দিয়ে বসে, তো আমরা কি বলব? এরপরও যদি আল্লাহ আল্লাহ পাক এই জুমার এবং জুমার খুতবার বিধান জারি না করে দিতেন, তাহলে মনে হয় মুসলিম উম্মাহ কোরআন হাদিস থেকে একেবারেই গোমরা হয়ে থাকত, একেবারেই গোমরা হয়ে থাকত। এজন্য মিশর গভর্নমেন্ট খতিবদের খুতবা বন্ধ করার জন্য সরকারি বিধান জারি করেছে যে এই জুমায় এই সাবজেক্টে এই আয়াতগুলোই মাত্র বলতে হবে, এর বাইরে বলা হবে না। আমাদের সরকারও তাই চালু করেছিলেন। একদিন আমার এখানে আসছিল, আমার কাছে দেখালো মাশাআল্লাহ আমাকে আমার শিখানো খুতবা দিতে হবে, ছুটি ফেলে দিয়েছিলাম। এই সমস্ত চিরদিন চলে আসছে। নবী রসুলের কথা কোরআন হাদিসের কথা বলার জন্য একটা স্বাধীন প্ল্যাটফর্ম হচ্ছে এই জুমার খুতবা এবং এই মেম্বার। এখানে কারো শিখানো কথা বলা হবে না। আজকে যে আয়াতগুলো আপনার সামনে বলেছি যেগুলো একেবারে নতুন মনে হবে, অথচ এগুলো চির পুরাতন, দেড় হাজার বছর থেকে কোরআন বুকে মণিমুক্তার মতো সংরক্ষিত হয়ে আছে, কিন্তু পৃথিবী বলে এক কথা, কোরআন বলে আর এক কথা। পৃথিবী বলছে 25 ডিসেম্বর বড় দিন, ক্রিসমাস ডে, এদিন সবাই ছুটি। বাপরে বাপ, বাংলাদেশের দুই নেত্রী এতই মারামারি, পেট্রোল বোমা, মানুষ মারছে প্রকাশ্যভাবে, একটু অন্তর দরদ নাই, সমানে মরতেছে, আর একদল খুব খুশি আর একদল খুব না খুশ। অথচ দেখা গেল মাশাআল্লাহ 25 ডিসেম্বরে উভয়ই তাদের মাহবুদের প্রতি অত্যন্ত অনুগত। মাহবুদকে দুনিয়ার মাহবুদ, যারা আসল মাহবুদ তো আছেই পকেটের মধ্যে, ওটা বিবাদে পড়লে আল্লাহ করে, আর এই আসল মাহবুদ তো হলো বড় বড় দেশের নেতারা, তারা যদি নাখোশ হয়ে যায় সমস্যা হয়ে যাবে। অত 25 ডিসেম্বর কোন অবরোধ নাই, হরতাল নেই, কিছুই রেহে বাংলার মানুষ স্বাধীনভাবে তোমার চলাফেরা করো। কি চমৎকার দেশ, স্বাধীন দেশ। অথচ যদি আমি বলি 25 ডিসেম্বর কিসের জন্য ছুটি, কিসের বড় দিন, দিন সবচেয়ে সমান 24 ঘন্টা বেশি, ওটা কি 28 ঘন্টা নাকি, ওটা বড় কিসের ভাষাটা হয়েছে, আমাদের দিয়ে বলে নিচ্ছে বড় দিন। আমাদের রসুলের জন্মদিনটা বড় দিন নয়, তাদের নবীর জন্মদিনটা হচ্ছে বড় দিন। পৃথিবীর মানুষের রহমত হিসেবে এসেছিলেন তাদের নবী। অতএব হে দুনিয়ার মানুষ, যতই তোমরা পাপ করো না কেন, সমস্ত পাপ তিনি বহন করে ক্রুশে বিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তোমরা যত খুশি করো, ঈসার সুপারিশে কেয়ামতের মাঠে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এই একটা ধোকাবাজি কথা চালিয়ে দেওয়া হয়েছে, আর এই বিশ্বাসে পুরো খ্রিস্টান বিশ্ব 150 কোটি মানুষ এই মরিচিকার পিছনে ছুটছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কানাডার প্রধানমন্ত্রী বলেছে আমাদের বিশ্বাস মতে উত্তর মেরুতে সান্তাক্লজ থাকে। তিনি 25 ডিসেম্বর সকালবেলা উপহার সামগ্রী নিয়ে ছোট্ট শিশুদের সামনে আসেন, ছোট ছেলেমেয়েরা তার উপহার পাওয়ার জন্য অধীর আগ্রহে 25 ডিসেম্বর প্রভাতের দিকে তাকিয়ে থাকে। উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, তা তোমরা সেখানে গিয়ে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি খাটিয়ে উত্তর মেরু এলাকা দখল করবা, আর এসব কিছুই চলবে না, ওখানে আমাদের সান্তাক্লজের স্থান বলে আমরা বিশ্বাস করি, ওখানে তাকানোই যাবে না। যদি করো, হে বিশ্ব শুনে দেখো, কানাডা সরকার তার যাবতীয় ক্ষমতা দিয়ে ওটাকে প্রতিরোধ করবে, যদি আবার বিশ্বযুদ্ধ হয় তা তো আমরা রাজি। বলেন, আপনারা তো বলেন বাংলাদেশের মানুষ খালি মূর্খ, আর ওদের লোক শিক্ষিত। কিসের শিক্ষিত? এই শিক্ষিতগুলো মূর্খ বেশি, নিজে স্বীকার করছে আমাদের বিশ্বাস মতে। তাদের তো ধর্মগ্রন্থ আছে, তৌরাত ইনজিল আছে না, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যা বিকৃত হলো তো একটা কিছু আছে, তো খুলে দেখবেন কোথাও সান্তাক্লজের নাম গন্ধ নাই। অথচ সারা বিশ্বব্যাপী সান্তাক্লজ একটা বিশাল একটা বুড়া, দাড়ি এবং চুল সব সাদা, আর দাড়িগুলো এখান থেকে ওই পায়ের হাঁটুর নিচে পর্যন্ত লম্বা, আর গায়ে একটা লাল জামা, আসলে কিন্তু ভুয়া দাড়ি, কিন্তু আসল দাড়ি না, এইটা নিয়ে সে সামনে আসবে আর বাচ্চারা গিয়ে সব চকলেট খাবে, এই হয়ে গেল তাদের দেবতার আগমন হল স্বর্গ থেকে। হিন্দুরা যেরকম নিজেরা নিজেদের একটা দুর্গা মূর্তি বানায় লাখ লাখ খরচ করে, আবার মাঠ পান্তি ডুবিয়ে দিয়ে বলে মা গঙ্গা চলে যাও, আবার তোমার সাথে দেখা আগামী বছর। হিন্দুরা যেরকম ধোকার মধ্যে পড়ে আছে শিক্ষিত লোকগুলো, আর খ্রিস্টান গুলো আরো বেশি ধোকার মধ্যে পড়ে আছে সান্তা ক্লজের সকালবেলা চকলেট খাওয়ার ধোকায়। আবার বলে কি, 25 ডিসেম্বর জন্মদিবস, কার জন্ম? ঈসা আলাইহিস সালাম বলে 25 ডিসেম্বর কি শীতকাল না গরমকাল? পাগল বোঝে শীতকাল। শীতকালে কি খেজুর পাকে? যদি বলে পাকে তা বুঝতে হবে মাথা কিছু আছে। গরমকালে খেজুর পাকে, আম পাকে, কাঁঠাল পাকে, শীতকালে কোন বেটা পাকে? কোরআন পরিষ্কার বলে দিচ্ছে। তারা মনে করছে একটা ঘটনা বলে আর সুবিধা হবে, বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট, এর মাঝখানে আর একটা গ্রুপ আছে খুব সংখ্যায় অল্প, এই দুটি সবচেয়ে বড়। বহু পূর্বে সম্রাট কনস্টান্টাইন, যার নামে কনস্টান্টিনোপল, আসলে ইসলামী নাম হল ইস্তাম্বুল, তিনি একসময় এই খ্রিস্টান আলেমদের গোলমাল মিটানোর জন্য একটা বিরাট সম্মেলন ডাকলেন। 2500-এর উপরে খ্রিস্টানদের শ্রেষ্ঠ আলেমরা সব সেখানে জমা হল। দু তিন দিন ধরে আলোচনা চলছে, তার একটাই নির্দেশ, এক হয়ে যাওয়া লাগবে, আলেমরা বিভক্ত হওয়া চলবে না। যত গোলমাল করে আলেমরাই, উনি খুব খেপে গেছেন, ব্যাটা মোগলবির এক এক যে এক কথা দিস তোরা, সে এক হওয়া নাহলে সে একটা বেরিয়ে দেব না। তিন চার দিন পরে সে এক হবে কি, যাই আগে ছিল একটা দুটো দল, ভেঙে হইল চারটে দল, সারা কেমন বিপদে পড়ে গেলাম। ছিল দুটা ভালোই একটা ছিল, হানবি হাইলা দিত বাবা, আবার হইলো এখন একসাথে বসিয়ে দিয়ে চারটে হয়ে গিয়ে রাজা কনস্টান্টাইন দিল যদি আমাদের মেরি ফেলে দিই, তো সারা দেশ এদের সব অনুসারী আছে পাগলের দল, ওরা তো ওসব বসবে না ভালো মন্দ, ওর শেষকালে আমার রাষ্ট্রই থাকবে না। ঠিক আছে বাবা, তোরা যত পারে দলাদলি কর, আমি এর মধ্যে নাই। শেষকালে চারটি দল কি কি হল, ইয়াকুবিয়া, নেস্তুরিয়া, ইসরায়েলিয়া, মুসলিমুন। ইয়াকুবিয়ারা বলল ঈসা ছিলেন ডাইরেক্ট আল্লাহ, উনি আল্লাহ বান্দার রূপ ধারণ করে দুনিয়ায় এসেছিলেন, আবার চলে গেছে আসমানে, আসমান থেকে এসে আসমানে চলে গেছে, ওটা আল্লাহ। নেস্তুরিয়ানরা বলল না এটা হয় না, আল্লাহ আল্লাহ, আল্লাহ কি মানুষ হয় নাকি, আল্লাহ কি মায়ের পেট দিবে, এটা হল না তো, ওটা আল্লাহর বেটা। আর নেস্তুরিয়ানরা বলল, ইসরায়েলিয়ারা বলল না এ হল না, ইসরায়েলিয়ারদের মধ্যে বড় লোকরা এবং দেশের সরকারগুলো, বড় বড় সম্রাট টম্রাট সব এই ইসরায়েলিয়া গ্রুপের মধ্যে, এরা বলল ও সাহালেসিন, উনি তিন উপাস্যের অন্যতম উপাস্য। তা তিনটা হয়ে গেল, একবীরা হত ঈসাকে ডাইরেক্ট আল্লাহ বলে দিল, নেস্তুরিয়ারা তাকে আল্লাহর বেড়া বলল, আর ইসরায়েলিয়ারা তিন আল্লাহর এক আল্লাহ বলল। এখন থাকলো আর একটা দল, তারা বলল এসবগুলো কিছুই আমার মানি না, উনি আল্লাহর বান্দা ছিলেন এবং রসুল ছিলেন, এর বেশি কিছু নাই, আমরা দেবতাটা মানি টানি না। এটাই হল মুসলিমুন। এদের সম্পর্কে সূরা মায়দা 82, 83, 84 তিনটা আয়াত নাযিল হয়েছে। আপাতত একটা ছবি আপনার সামনে তুলে ধরলাম, সমস্ত খ্রিস্টান বিশ্ব কিন্তু এর মধ্যে ঘুরতেছে না। আল্লাহ রসুল যখন এলেন, তখন ওই আপনার মক্কার পাশে যে আরব সাগরের যে ক্যানেলটা আছে, ওই ক্যানেলের উপাশে হচ্ছে হাফসা, ইথিওপিয়া বা আবসিনিয়া, তিনটা নাম যে নামে আপনি বলেন, ওর বাদশাহ ছিলেন খ্রিস্টান নাজাসি, আসাহমা নাজাসি, উনি কিন্তু ধার্মিক মানুষ ছিলেন, লেখাপড়া জানা মানুষ ছিলেন, উনি বাইবেল জানতেন। নবীর আগমন ঘটেছে মক্কাতে, এটা শোনার পরে অন্তর থেকে তাকে গ্রহণ করেছিলেন, ফলে নির্যাতিত মুসলমানরা সব যেখানে হিজরত করলে তিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। ইতিমধ্যে হুদায়বিয়ার সন্দেহ হয়ে গেল, আল্লাহ রাসূল চারিদিকে চিঠি লেখা শুরু করলেন। বীরে মাউনের একমাত্র জীবিত সাহাবি আমর বিন উমাইয়া জামরি, আল্লাহ রাসূল তাকে নাজাশের কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি দিয়ে পাঠালেন। তখন সেখানে আগে থেকেই জাফর বিন আবু তালেবের নেতৃত্বে একদল মুসলমান আশ্রিত হিসেবে ছিলেন। এই খবর পেয়ে মক্কার লোকেরা, মক্কার সবচেয়ে কুশাগ্র বুদ্ধি কূটনীতিবিদ আমর বিন আস এবং আবু জেহলের বৈপিত্র ভাই আবদুল্লাহ ইবনে জাদআন দুজনকে পাঠালো যে তোমরা যাও ঠেকাও, যদি নাজাশি মুসলমান হয়ে যায় তো আমাদের সব শেষ, একটা বাদশাহ মুসলমান চারটিখানি ব্যাপার নাকি, শিগগির যাও, যে কোনো মূল্যে তোমাদের যত বুদ্ধিশুদ্ধি আছে সব দিয়ে নাজাশিকে ঠেকাও, আর এই মুসলমানরা যদি একবার নাজাশির সাপোর্ট পেয়ে যায় তাহলে আমাদের আর মক্কায় বাস করা যাবে, সব শেষ করে দেবে। চলে গেল, এক গাদা হাদিয়া তোফা যা লাগে সব নিয়ে গেল। প্রথম দিন যে বলল, হে বাদশাহ, আমাদের জনপদের কিছু মায়ে খাদানো বাপে তাড়ানো কিছু বদ ছেলে মিলে তার এসে আপনার দেশে আশ্রয় নিচ্ছে, এরা লোক খুব খারাপ, এদের রাখলে আপনার রাষ্ট্রে সন্ত্রাস চালাবে, নষ্ট করে দেবে সব। তুমি বললেন, দেখো তোমার একার কথা হবে না, আমি ওদের ডাকি, দেখি আসলে লোকটা ভালো না মন্দ যাচাই করা পরে তো কিছু করবো, এ তো বাংলাদেশ সরকার না যাবে নদবাড়া গেল সাহেব থাকে জঙ্গি ধরে এসে পিঠে আমারও, ওইরকম সরকার তো তিনি ছিলেন না, যাচাই বাছাই করি তো কাজা করে। বাস ডাকা হলো, জাফরের নেতৃত্বে আসলেন ওরা, বলো তোমরা কি তোমাদের আকিদা বিশ্বাস, তোমরা নাকি এদের ধর্ম নষ্ট করে এসো, তোমরা কি বাপদাদার ধর্ম মানো না, তোমরা কোন জাত, আসলে ঠিকই তো তখন তো ইসলাম কেউ জানত না। ওরা বললেন যে আমরা একজন নবীর অনুসারী, তিনি মানুষকে দিনের তৌহিদের দাওয়াত দিয়েছেন, তিনি কি বলেন তোমাদেরকে আমাকে শোনা হতো, তিনি বলেন যে মূর্তি পূজা করা যাবে না, মানুষ সিরেফ আল্লাহর কাছে চাইবে, শিরেক বেদাত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা ব্যবচারী চলবে না, মিথ্যা কথা বলা যাবে না ইত্যাদি। এগুলো তো খুব ভালো কথা, এটি তো আসল কথা, এটি খারাপ কি হলো? আচ্ছা তোমরা কিন্তু শোনাতে পারো কি তিনি বলেন, তিনি কি এনেছেন কোরআন, একটা কোরআন শোনাও তো আমাকে, কিছুটা কোরআন শোনালো, উনি কিন্তু একেবারে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কোরআনের বাণী তো একটা আলাদা গুরুত্ব মহত্ব আছে, যারা আরবি বুঝে তারাই কোরআন বুঝে, বাঙালি কোরআনে কি বুঝবে, এ তোমরা খালি মন্ত্রপাঠ করে বুঝে বলে ঠিক আছে। উনি কিন্তু অন্তর থেকে গ্রহণ করে নিলেন, কিন্তু ওই যে পিসাবরা আছে সামনে বসে, মানে পোপ পাদ্রি দল, ওদের ভয়ে তো হুজুর সমস্যা তো ওরাই, বাদশাহ যদি কিছু প্রকাশ করে মুখ দিয়ে ওরে লাগাবে, বাদশাহ বেদিন হয়ে গেছে, লাগা ওর বিরুদ্ধে হয়েছে, চুপ করে থাকলেন। তার কোন কাজ হলো না, আমর ইবনে আস যাওয়ার সময় বলছে, আবদুল্লাহ কালকে আমি এমন এক ফোন দিয়ে আটবো, দেখবি ওই রাজ দরবারি জাল্লাদ দিয়ে কত করে ছেড়ে দেবে। তো আবদুল্লাহ বিন জাদান যদিও সে আবু জাহলের ভাই, যাই খবরদার খবরদার, ওরম কথা বলো না যেন ওকে মেরে ফেলতে পারো, আমাদের বংশেরই ছেলে, মোহাম্মদ তো আমাদের বংশেরই ছেলে, কেন তাকে মারবা, তুই ওরকম খদ খদ ওরম যেন এমন কিছু বলো না যেন ওকে মেরে ফেলতে। আচ্ছা ঠিক আছে, পরদিন আসলো, এই চলতে বাদশাহ এমন এক কথা আসছে আপনাকে শোনাবো যে আপনি কখনোই শোনেন না, যে কি এই যে লোকগুলো কেন আপনি ফেরত দিলেন কিছু বললেন না, এরা কি কত খারাপ তা জানেন, তোর কি আপনার নবী ঈসার সম্পর্কে বদনাম করে, মা মরিয়ম সম্পর্কে বদনাম করে, সত্যি এটা বলতে ধর্মে আঘাত লাগবে না সবাই, এটা গরম হয়ে গেছে তাই, এত বড় কথা ডাকো। পরের দিন যখন আবার ডেকেছে জাফর আবু তালে ভয় পেয়ে গেছেন, সবাইকে নিয়ে বসে বলো আমি যে কি বলবো, পরামর্শ সভা বসে প্রায় 40 জন, সবাই বলল দেখেন হে জাফর বিন আবু তালেব, আমরা আল্লাহর ভয়ে পালাই নাই, আমরা এই শয়তানদের ভয়ে পালিয়ে এসছি আল্লাহর আশ্রয়ে, আল্লাহর দিন কবুল করেছে বলেই আজকে আমাদের উপর নির্যাতন, তুমি স্বাধীনভাবে আল্লাহর ভরসা করে সত্য কথা বলে যাবে, যদি আমাদের ভাগ্যে আজকে এখানে মৃত্যু লেখা থাকে এখানেই মরব, সারা দুনিয়ার মালিকান আল্লাহর হাতে, তিনি ইচ্ছা করলে আমাদের বাঁচাবেন, ইচ্ছা করলে আমাদের এখানে শহীদ শাহাদত নসিব করবেন, মিথ্যা বলা চলবে না, ঠিক তো, তোমরা সবাই একমত, আমরা সবাই একমত, যাও। চলে গেল সাথে, এরা সত্য সঙ্গে গেল। ওই ওখানে হযরত উম্মে সালামা ছিলেন, তিনি পরে আল্লাহ রাসূলের স্ত্রী হলেন, সাক্ষীটা তিনি দিচ্ছেন। জাফর গেলেন, উপাসে বসা আমর ইবনে আস, আব্দুল মজিদ, আর ওই মক্কার প্রতিনিধিরা বসা, এ পাশে ওনারা। বলো জাফর বিন আবু তালেব, তোমার কি বক্তব্য? তুমি নাকি আমাদের সবচাইতে প্রিয় মানুষ ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে বাজে কথা বলো, তার মা সম্পর্কে বাজে কথা বলো, আগে বলো এই দুজন সম্পর্কে তোমাদের আকীদাটা কি? এবারে জবাব দিলেন, ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রূহুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়ামিল বাতুল। ঈসা ছিলেন আল্লাহর একজন বান্দা এবং তার রসুল এবং আল্লাহ প্রেরিত রূহ এবং তার কলেমা, যেটা আল্লাহ পাক পবিত্র সতীসাধ্বী মহিলা মরিয়মের কাছে প্রেরণ করেছিলেন। বাস বলার সঙ্গে সঙ্গে নাজাসি একবারে নেমে চলে আসছে সিংহাসন থেকে, সে পাশে বসে গেছে। জাফর তুমি যা বলেছ অভ্রান্ত সত্য, প্রতিটি শব্দের সঙ্গে আমি একমত, এটাই সত্য কথা, এটাই হক। লুকাইছে এই সমস্ত পাদ্রি পোপরেরা, কখনো এটা বলতে দেয় না, এটাই হক কথা, এটাই হক কথা। কয়েকবার বলা পরে বলছে হাতটা ছড়ি ছিল, বলে এই ছড়ির চাইতেও যা বলেছে এর চাইতেও উত্তম কথা নেই, আমি এ পর্যন্ত বিশ্বাস করে সব যা বলছো সবই সত্য। বলো তোমার কি চাহিদা? বলে কিছুই না, আমরা দেশে শান্তি থাকতে চাই। যাও সায়ুম সায়ুম মুবারক বরকত মন্ডিত হোক তোমাদের, যেখান যদিন থাকবে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই শয়তানরা বেরো এখান থেকে, সমস্ত উপঢৌকন নিয়ে চলে যাও তোমার দেশে, বাচ্চা নাজাসির টাকা পয়সার অভাব নাই, তোর উপঢৌকন আমি চাই না, যাও। এই ঘটনা সমস্ত হাদিসে সিয়ারে তারিখে সব জায়গায় রয়েছে। এইবারে আল্লাহ রাসূলের চিঠি নিয়ে এসছেন, সে চিঠি জাফরকে পড়তে বলা হলো, উনি তো আরবি জানে না তো হিব্রু ভাষী। চিঠি পড়ার পরে আসাহা নাজাশি ওখানে এসেই নিচে নেমে জাফরের হাতে হাত দিয়ে আল্লাহর নামে বায়াত করলেন, প্রকাশ্যে ইসলাম কবুল করল। কারণ তার আগে ওই যে পাদ্রিগুলো মেনে নিছে, ওরাও কেঁদেছে কোরআন শুনে। এরপর উনি 70 জন একটা পাদ্রির প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন মদিনায়, যাও দেখে আসো নবী কেমন। ওরা চলে গেল সেখানে, তাতে 6 জন সিরিয়ান আর বাকি 62 জন ছিল হাফসার, সমস্ত সর্বোচ্চ পর্যায়ের তারা পাদ্রি পোপ। আল্লাহ নবী তো বসে আছেন, এই কথাগুলো এসছে সুরে কাসাস 53 নম্বর আয়াতে। ওরা গেল তাদের সামনে সুরে ইয়াসিন পাঠ করলেন, আর কিচ্ছু না, ও শেষ হওয়া লাগেনি, কিছুটা পড়তেই কান্না শুরু হয়ে গেছে পাদ্রির চোখ দিয়ে সমানে। এটাই হলো সুরে মায়দায় 82 নম্বর, তারা আইরুম তাফিজু মিনাদ দামে, তুমি দেখবে তাদেরকে অশ্রু বড় বিগলিত ভাবে বেয়ে পড়ছে তাদের দাড়ি দিয়ে। ওরা তাদের আক্রমাতেন, তোমরা তাদেরকেই তোমাদের সবচেয়ে নিকটবর্তী ভালোবাসার মানুষ হিসেবে পাবে। এখন প্রশ্ন হল, সে যুগের খ্রিস্টানরা কোরআন শুনে মুসলমান হয়ে কেঁদে ইসলাম কবুল করে, এ যুগে খ্রিস্টানে কেন করে না? সে যুগের জাফর একজন আশ্রিত ব্যক্তি ছিলেন, তার ইমানি তেজের সামনে বাদশাহ নাজাশি পর্যন্ত সারেন্ডার করলেন, ইসলাম কবুল করলেন। আজকে বড় আলেম ইসলামী নেতাদের সামনে খ্রিস্টান বাদশাহ দরকার নেই, এটা রাষ্ট্রদূত তো ইসলাম কবুল করে না, কারণ তার কাছে যা পাওয়া গেছিল আমাদের কাছ থেকে পায় না। আমরা এখানে ঈসা সম্পর্কে, ঈসার মা সম্পর্কে অনেক গল্প করি, অনেক তফসির মাহফিল মানেই হলো গল্পের মাহফিল, যত উদ্ভট কাহিনী গল্প ভরতে সেখানে তফসির খোলেন দেখবেন কত যে কি আছে, আল্লাহই ভালো জানে। সঠিক কথা সেটাই যেটা কোরআনে আছে এবং যেটা সহিহ হাদিস আছে, এর বাইরে কিচ্ছু নেই, আর সবই কাল্পনিক, সবই মন গড়া। আল্লাহ বলে দিচ্ছেন ঈসা সম্পর্কে, তার মা সম্পর্কে, অযকুর ফিল কিতাবে মারিয়াম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কিতাবে মারিয়াম সম্পর্কে বৃত্তান্ত বর্ণনা করো। ইযান তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন সে নিজেকে তার পরিবার থেকে পৃথক করে পূর্ব দিকে গমন করল, فاتخذت من دونهم حجابا فارسلنا اليها روحنا فتمثل لها بشرا صبيا অতঃপর লোকদের থেকে সে পর্দা করে নিল, অতঃপর আমি তার কাছে আমাদের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলাম এবং ফেরেশতা গিয়ে তার সামনে একজন সুঠামদেহী মানুষের আকৃতিতে দাঁড়িয়ে গেল। আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি তোমার থেকে পানা চাচ্ছি যদি তুমি একজন আল্লাহ ভীরু বান্দা হও। কালা ইন্নি রাসূল রাব্বিকা লিআহাবা লাকা গোলামান যাকিয়্যা, আমি কিছুই নাই, আমি এসেছি তোমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবে। কেন এসেছি? লিআহাবা লাকা গোলামান যাকিয়্যা, তোমাকে একটা নিষ্কলঙ্ক পুত্র সন্তান দান করার জন্য। চম করছে এখন, এ কি মরিয়ম তা চম করছে, এ কি কলত আন্না একোনুলি গোলাম ওলাম ইয়াম শাস্তি বাসার ওলাম একো বাগিয়া, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোন পুরুষ মানুষ আমাকে কখনো স্পর্শ করেনি, আমি কখনোই ব্যভিচারিণী নই। কওয়ালা কাদালিক, ফেরেশতা বলেন এমনি ভাবেই হবে। কওয়ালা রব্বকে হুয়া আলাই হাইয়েনন, তোমার পালনকর্তা আমাকে বলেছেন এটা আমার জন্য খুবই সহজ ব্যাপার, এটা আমার জন্য খুবই সহজ ব্যাপার। বলে না যে আলাহু আয়াত লিন্নাসে ও রাহমাতাম মিন্না, এটা এজন্য যে আমরা তাকে করব মানব জাতির সামনে একজন নিদর্শন হিসাবে এবং আমার পক্ষ থেকে বিশেষ রহমত হিসাবে। ওয়াকান আমরা মাকদিয়া, এটা পূর্ব নির্ধারিত, এটা হবেই। তিনটা কথা এসছে এক আয়াতের মধ্যেই। ফেরেশতাদের তো কোনো যৌন কামনা নাই, ক্ষুধাও লাগে না, কিছুই নাই। এবারে প্রথম কথা হচ্ছে কাদালেক, এমনি ভাবেই হবে। ও আলাইয়া হাই, এটা আমার পক্ষে খুব সহজ। যদি প্রশ্ন করা হয় হে ঈসা, হে মরিয়াম, তুমি যখন এসেছিলে দুনিয়াতে তোমার মায়ের গর্ভে, তার আগে কি তুমি কিছুই ছিলে? কিছুই ছিল না। হাল আতা ইনসানি হীন মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের উপরে একটা জমানা ছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা প্রত্যেকেই কিন্তু তাই, যদিন আমরা লেখাপড়াকে বড় না হয়েছে তদিন আমাদেরকে কেউ চেনে না, যদিন দুনিয়াতে আমরা আসিনি তদিন আমাদেরকে আমাদের বাপ মাও চিনত না। তো যিনি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, তিনি কি বাপ ছাড়া মায়ের গর্ভ থেকে ঈসাকে আনতে পারেন না? যিনি আদমকে বাপ মা ছাড়াই সৃষ্টি করতে পারেন, তিনি ঈসাকে শুধুমাত্র মায়ের দ্বারা সৃষ্টি করতে পারেন না? পরিষ্কার, ও আলাই হাইয়িনুন, এটা আমার কাছে খুবই সহজ ব্যাপার, শুধু কোন ফায়াকুন বলবো তো হয়ে যাবে। মরিয়ম ছিলেন নবী ঘরের মেয়ে, অত্যন্ত দিনদার ফ্যামিলির, মানে জাকারিয়া তার খালু নবী, তিনি তাকে লালন পালন করেছেন, নবুয়তের গৃহে যা শিক্ষা তার মধ্যে আগে থেকেই ছিল, তিনি আর দ্বিরুক্তি করেন নাই যে না এটা যখন আমরা মাকদিয়া পূর্ব নির্ধারিত বিষয় হতে তখন কথা বলে আর যাবে না। ফাহমালা তোহফান তাবাজুদ্দি মাকারান কাসিয়া, অতঃপর তিনি গর্ভধারণ করলেন এবং দূরে চলে গেলেন ওখান থেকে, বাড়ির পাশ থেকে। ফাজাহাল মাখাদিলা জাজি নখলা, তার গর্ভর বেদনা তাকে একটা খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল। কালাত ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা কুনতু নাসিয়া মানসিয়া, হায় আল্লাহ কি হলো, যদি আগে যদি মরে যেতাম ভালোই হতো, লজ্জার বিষয় না, স্বামী নেই অত আমার গর্ভ ধারণ করলাম, মৃত্যু কবলা হাযা, এর আগে যদি মরলাম তো সেটাই ভালো হতো। অকুন্তু নাসিয়া মানসিয়া, আমি এমন একজন হইতাম যে আমাকে কেউই চেনে না, আমি মানুষের স্মৃতি থেকে ভুলে যেতাম। মরিয়মের দুঃখের কথা শুনে সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহাজানি তাহতিহা, নিম্নভূমি থেকে আওয়াজ আসলো, অদৃশ্য আওয়াজ, আল্লাহ তাহাজানি, চিন্তিত হয়েও না। তারপর কাজ্জালা রব্বকে তাহাতাকে সারিয়া, তোমার পালনকর্তা তোমার তলদেশে একটি প্রবহমান পানির ধারা সৃষ্টি করেছেন, পানি তুমি এখানেই পাবা, যেমন জমজম কূপ সৃষ্টি করেনি ইসমাইলের জন্য, এখানে ঈসার স্বার্থে ঈসার জন্ম হবে, পানি পাবো কোথায় মা, শুকনো মরুভূমি তো, কোন চিন্তা করো না, আল্লাহ তাহাজানি কোন চিন্তা করো না, কোন দুঃখ করো না, কাজ্জালা রব্বকে তাহাতাকে সারিয়া, তোমার পায়ের নিচে তোমার প্রভু তোমার জন্য পানির প্রবাহ সৃষ্টি করে দিয়েছেন, যাও পানি পান করো। তাই যে খেজুর গাছে গোড়া তুমি আশ্রয় নিয়েছ, ওই খেজুর গাছে গোড়া দিয়ে একটু নাড়া দাও, তোমার উপরে ওই খেজুরের উপর থেকে পাকা পাকা আস্ত খেজুর তোমার উপরে ওই গাছ নিজে ফেলে দেবে, তুমি খাবে ওখানে বসে, খাদ্য হলো পানীয় হলো, তো শাক তালাইকে দেখেন অবস্থা, খেজুর পাকে কখন, আপনারাই বলে নেন খেজুর কখন পাকলে, এখন হঠাৎ করে তো হয়নি, ও তো আগে থেকে খেজুর আসে বলে ওনাকে গেছেন, এটি প্রমাণ হয় নবী ঈসার জন্ম 25শে ডিসেম্বর হয় নাই, হয়েছে গ্রীষ্মকালে। এইবারে শেষে বল কি সব ভাবে যাচ্ছে পরে যাও, হ্যাঁ তারপর বাস ফাকুলি অশ্রাবি অকর্রি আয়না, খাও পান করো চক্ষু শীতল করো, বাচ্চা হবে মা খুশি হবে না, কুলি খাও অশ্রাবি পান করো, কার্রি আয়না চক্ষু শীতল করো, মায়ের সন্তান যখন প্রসব হয় মায়ের সমস্ত বেদনা ভুলে যায়, সন্তানের কান্না শুনলে মা আনন্দে বুক ফেটে যায়, অতএব চক্ষু শীতল করো, ফাইমা তারাই নেমিনাল বাসারে আহাদা, যখন কোন মানুষকে তুমি দেখবে ফাকুলি ইন্নি নাজারতুলি রহমানে সাওমায়, তখন তুমি ইশারায় তাদেরকে বলো, এখানে ফাকুলি জাহিরি অর্থ হবে না, ইশারায় তাদেরকে বলে দাও আমি আজকে চুপ থাকার মান্নত করেছি, কথা বলতে চুপ থাকা হলো না, তুমি বলে দাও ইশারায় ইঙ্গিতে লোকদেরকে আমি আজকে চুপ থাকার মান্নত করেছি, সেই সময় শরীয়তে গুলো বিধান ছিল যেদিন ওরকম মান্নত করা যেত, জাকির এরকম 3 দিন কথা বলেনি, তারপর কি আবার সেই কথা বলে, এরপরটা কি, হ্যাঁ তারপর বাস ছাড়ো, ফাতাত বিহি কওমাহা তাহমিলহু ক্বালা ইয়া মারইয়াম লাকাদ জিয়তা শাইয়ান ফারিয়া ইয়া উখত হারুন মা কান আবুকা ইমরা সাউইন ওয়ামা কানাত উম্মুকা বাগিয়া, বাচ্চা কোলে করে নিয়ে চলে গেল বাড়িতে, ইবনে আব্বাস বলছেন এই বাচ্চা হওয়া কোলে করে আসা সর্বসাকুল্যে 3 ঘন্টা সময় লাগেছে, এগুলো যেহেতু হাদিসের কথা নয় সাহাবিদের কথা, ভুল ভ্রান্তি হতেও পারে, জাহিরি অর্থ যেটা বোঝা যায় বাচ্চা হওয়াটা এবং আনাটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে, এটা এটা যদি 9 মাস তাকে বসে থাকতে হয়নি, কারণ তার তো সারা দুনিয়া জানাজানি হয়ে যেত, কেউ তো টেরই পায়নি কখন কি হইল, কমা তাহামিলহু বাচ্চা উঠিয়ে কোলে নিয়ে এসেছে কওমের কাছে, কালু ইয়া মারিয়াম হে মারিয়াম লাকাদ জিয়তা শাইয়ান ফারিয়া, তুমি তো একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছো, কি মা কান আবু কেমরা সাউইন, তোমার বাপ তো অসৎ মানুষ ছিলেন না, অমা কানাত উম্মুকে বাগিয়া, তোমার আম্মা তো ব্যভিচারিণী মহিলা ছিলেন না, তোমার গর্বে কি করে বিয়ে নেই স্বাধীন নেই কিছু নেই, তোমার কোলে আজকে সন্তান কেন, আশারাত ইলাইহি কিচ্ছু বলল না, ইশারা করলো বাচ্চার দিকে, কালু কাইফা নকাল্লু মান কানা ফিল মাহদি সাবিয়া, লোকের বলে কিভাবে কথা বলবো ওই বাচ্চার সঙ্গে যে বাচ্চা তোমার কোলে বসে আছে, তো কথাই বলতে পারে না, কালা ইন্নি আব্দুল্লাহ, বাচ্চা বলে উঠলো আমি আল্লাহর বান্দা, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন, পরিষ্কার কথা বলে দিল, ওয়া জালানি মুবারাকান আয়নামা কুনতু وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا, একবারে তিনটা আর পর পর এক টানে বলে দিল, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার বাপ আমার মায়ের আনুগত্য করার জন্য, বাপ নাই কিন্তু ওয়ালেদাতি, আমার মায়ের আনুগত্য করার জন্য, ওয়াউসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া, যদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি সালাত এবং যাকাতের পাবন্দ হয়ে থাকব। ওয়ালাম ইয়াজআলনি জব্বারান শাকিয়্যা, তিনি আমাকে কোন চাপ প্রয়োগকারী শাসক এবং মানে হতভাগা করে দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ বলছে যালিকা ঈসা ইবনে মরিয়াম কওরুল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন, এটাই হলো, এই ব্যক্তি হলো ঈসা ইবনে মরিয়াম, এটাই হলো কওরুল হক, এটাই সত্য কথা, যে বিষয়ে তমতারুন তোমরা আপনি ঝগড়া বিবাদ করি পাশ, তিনি আল্লাহ না খোদা না কত হয়েছে তোমরা করো, এটাই হলো সঠিক কথা, কওরুল হক, যে বিষয়ে তোমরা ঝগড়া করো। আল্লাহ যখন কোন ইচ্ছা করেন তখন তিনি বললেন কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে যায়, এটা আমার বিধান। ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাআবুদূহু হাযা সিরাতুল মুস্তাকিম, নিশ্চয়ই আল্লাহ আমার পালন কর্তা এবং তোমাদের পালন কর্তা, তোমরা তার ইবাদত করো, আর এটাই হল সিরাতুল মুস্তাকিম, এটাই সোজা রাস্তা। এই একুশ থেকে সত্তর আয়াত পর্যন্ত, ষোলো থেকে সত্তর আয়াত পর্যন্ত একুশটি আয়াতের মধ্যেই ঈসা এবং মরিয়ম সম্পর্কে পুরো বর্ণনা চলে আসছে, এর বাইরে সব কথাই মিথ্যা। ফাখতালাফাল আহজাব মিন বাইনিহিম, ওদের মধ্যে বহু গ্রুপ বহু দল হয়ে গেল, ওই যেটা একটু আগে যে গল্পটা করলাম না, এই মেলা দলে দলে বিভক্ত হয়ে গেল, কোন লাভ হয়নি তাতে, বিভক্ত হয়েছে খালি, কিন্তু আসল সত্য তারা পায়নি। সত্য পেয়েছে কারা, যারা মুসলিম, ওই যে চারটি দলের মধ্যে একটা দল শেষটা কি বললাম মুসলিম বললাম না, তারাই, তাদের মধ্যে একজন ছিলেন বাদশাহ নাজাশি, আসামা নাজাশি, তাদের মধ্যে আরো বহু লোক পরিবর্তিত হয়েছেন যারা ইসলাম কবুল করে ধন্য হয়েছেন, নাজরানের খ্রিস্টানরা যারা অপেক্ষা ছিল শেষ নবী আগমনের, আল্লাহ নবী তাদের কাছে দাওয়াত পাঠালেন, তারা একটা গ্রুপ চলে আসলো মদিনায়, আল্লাহ নবী তাদেরকে সাদর অভ্যর্থন জানালেন এবং তাদেরকে দেখিয়ে দিলেন, তোরা দেখো মসজিদে সালাত সিয়াম দেখো, আমাদের সাহাবিদের সঙ্গে ওরা মেলামেশা করুক। কয়েকদিন তারা থাকলেন, ইহুদিরা এসে বলল এই তোমরা খ্রিস্টান না, তোমার এদের সঙ্গে মিষ্টি আছে কেন, দুষ্টু করতে এলো, এরা তো মুসলমান, এরা তোমাদের ঈশাকে আল্লাহ মানে না, ঈশার মাকে আল্লাহর বউ বলে না, এ কি এদের সঙ্গে মিশছে কেন। ওদের মধ্যে একদিন প্রস্তাব দিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নবুয়ত আমরা মেনে নেব একটা শর্তে, আল্লাহ তো আমরা এমনি মানি, তোমার বিধান অনুকূল মানব, তো মুশকিল হয়েছে তুমি যে বলো যে ঈসা আল্লাহর বান্দা এটা তো মানতে রাজি না, উনি তো আমাদের মানে উপাস্য। আল্লাহ নবী বললেন দেখো আমি যা বলছি এটাই সত্য, এর বাইরে যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে মোবাহলা করবো, চ্যালেঞ্জ করলাম। বলি উনি ঘরের মধ্যে চলে গেলেন, যে একবারে আলী ফাতেমা হাসান হোসেন সবাইকে নিয়ে বেরিয়ে চলে আসছে, এসে বলছে দেখো যদি আমার কথা সত্য হয়, যদি মিথ্যা হয়, আমি আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে আমার পরিবার সহ তোমাদের সামনে ধ্বংস করে দি, আর যদি তোমাদের কথা সত্য হয়, তোমাদের কথা মিথ্যা হয়, আল্লাহ তোমাদের ধ্বংস করে দেবে, এসো মোবাইলা করো আমার সঙ্গে। তখন ওরা বললে আমি একটু আমরা একটু পরে বলছি, যে নিজের পরামর্শ করলি দেখো যদি সত্য নবী হয় আর আমরা যদি মোবাইলা করি নিঃসন্দেহে আমরা মরবো, এতে কোনো উপায় নেই, খামখা রিস্ক নিয়ে মরবো না কি, শেষকালে বাড়ি যাওয়াতে হবে না, এখানে শেষ, তো ওইসব দরকার নাই, আমরা মেনে নেই, বরং বলি যে আমরা জিজিয়া দিয়ে রাজি হচ্ছি, আপনি আমাদের ওখানে একজন আপনার বিশ্বস্ত ব্যক্তিকে পাঠান যিনি আমাদের জিজিয়া নেবে এবং আমাদের কাছে কিছু দিনের দাওয়াত দিবে। এই সমস্যা, আল্লাহ নবী বলেন যাও, হাজ আমিনুল উম্মাহ উবাদুল জাররা, এদিন ওনার লকবি হচ্ছে আমিনুল উম্মাহ, উনি চলে গেলেন ওখানে দিয়ে দাওয়াত দিলেন, তারপর আলহামদুলিল্লাহ পুরা নাজরান খ্রিস্টান খুঁটি সব মুসলমান হয়ে গেল। এই যে অবস্থাগুলো আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত, এখানে একটা বিষয় একটা দারুণ জানার বিষয় যে আল্লাহ রসুলের আকিদাটা কত মজবুত ছিল, সারা খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করতেন সেই সময়, তখন বিশ্বের পরাশক্তি খ্রিস্টানরা রোম সম্রাট হেরাক্লিয়াস, আর সেখানে তিনি মদিনায় বসে চ্যালেঞ্জ করছেন যে আমি যদি আমি মিথ্যা হই তাহলে আমার এই আমি একা না, আমার এই মেয়ে জামাই নাতি সব ধ্বংস কামনা করছে, এসো তোমরা, তাহলে দৃঢ়তা বিশ্বাসের কত বেশি হলে এটা সম্ভব। এই ঘটনা কিছুদিন পরে, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির পরে, আবু সুফিয়ান গেছেন ব্যবসা করার জন্য শামে। ওরা ব্যবসা আগে থেকে করা অভ্যাস ওনাদের ছিল। এদিকে আল্লাহ রসুল দাহিয়া কালবিকে যেটা চিঠি পাঠিয়েছেন ইসলাম কবুলের দাওয়াত দিয়ে, রোম সম্রাট হেরাক্লিয়াস খ্রিস্টানদের তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি, যখন তিনি স্ত্রী তো আরবি পড়তে পারেন না, দু ভাষাতে পড়লেন, পড়া পরে বললেন আচ্ছা এই মোহাম্মদ লোকটা কেমন যাচাই করার জন্য দেখা তো কোন আরবের ব্যবসায়ী পাওয়া যায় কিনা। তখন ব্যবসায়ী কাফেলা পেল নেতা হিসেবে সুফিয়ানকে নিয়ে আসা, আবু সুফিয়ানকে এবং তার সাথী দু একজনকে বসল। এবার উনি কতগুলো প্রশ্ন করলেন, প্রতিটি প্রশ্নে উনি স্বীকৃতি দিলেন হে এই কেমন হয়, বলো তোমাদের যেটা নবী দাবি করছে কেমন বংশের মানুষ, বলতে উনি অত্যন্ত জু নাসাব, অত্যন্ত উচ্চ বংশের মানুষ। তিনি কি মিথ্যা কথা কখনো বলেন? তো না, কখনো মিথ্যা কথা বলেন না। আবু সুফিয়ান পরে বলছে আমার ভয় হচ্ছিল যদি আমি কোন মিথ্যা বলি সেখানে আমি তো ধ্বংসই যাব, যদি আমি তখন কাফের কিন্তু মোহাম্মদ সম্মেরে কোন মিথ্যা কথা বলে আমার সাহসে কুলায়নি, কোন মিথ্যা বলেনি। শেষকালে একটুখানে বলেছিল এই হুদাইবিয়ার সন্ধিটা হয়েছে, দেখি সন্ধিটা মানে কি না মানে এটা পরের ব্যাপার, এইটুক খালি বলেছে। তাই আবু সুফিয়ান ওটুকু বলতে ভয় পেয়েছে, জানেন যে মোহাম্মদ কখনো চুক্তি ভঙ্গ করেন না, এরপরেও কিন্তু ওটুকু বলে ফেলেছে। এইবারে জবাবে রোম সম্রাট হেরাক্লিয়াস বলছেন লাওকান লাওসাদাকা মা কুলতা লা ইমাক্কানা তাহাতা কদমাইয়া হাযা, তুমি যা বলেছো তা যদি সত্য হয় আমার সিংহাসনের তলে যে মাটি আছে সবকিছুর মালিকানা তার পায়ের তলে চলে যাবে। সাংঘাতিক কথা। তারও বলছে আরবের কাফেলার নেতারা, যদি আমার ক্ষমতা থাকতো তার কাছে যাওয়ার মতো আমি নিজে এখনই মদিনে গিয়ে তার দুই পা ধুয়ে দিতাম। দেখেন ইসলামের প্রভাব, নবীর প্রভাব এত বেশি, তৎকালীন বিশ্বের সেরা পরাশক্তি পর্যন্ত কোরআনের কাছে এবং কোরআনের বাহক নবীর কাছে এমনি করে না দেখে দূর থেকে তার আনুগত্য স্বীকার করেছিল। আজকে বিশ্বের মুসলমানদের চরম যে অবনতি চলছে, মৌলিক কারণ কোরআন থেকে বিচ্যুতি। কেয়ামতের দিন আল্লাহ পাক একজন জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ তোমার অবস্থা এটা কেন, তোমার উম্মতের এই অবস্থা কেন? তিনি পরিষ্কার বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল, আমি কি করবো, আমি তো দুনিয়াতে চলে আসছি। ঈসাকেও জিজ্ঞেস করা হবে, ঈসাও কি একই কথাই বলবেন? সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন তোমার উম্মতের দুর্দশা কেন। এই যে ঈসার এবং মরিয়মের ঘটনা শুনলেন কোরআন থেকে, এই শিক্ষণীয় বিষয়ের কাছে একখানে গিয়ে দাঁড়িয়েছে ইন্নাল্লাহ রব্বি ও রব্বুকুম ফাআবুদুহু হাযা সিরাতু মুস্তাকিম, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের পালনকর্তা, তারই তোমরা দাসত্ব করো, এটাই হল সিরাতু মুস্তাকিম। অতএব আমরা বলবো পৃথিবীর মানুষের সর্বশেষ গন্তব্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষবাদ নয়, মানুষের সর্বশেষ গন্তব্য হল ইসলাম, এবং সেই ইসলাম হচ্ছে সিরফ কোরআন এবং সহি হাদিসে, কোন জাল জয়ী বানোয়াট হাদিসের মধ্যে নাই। সেই ইসলাম মানুষের মন গড়া বিধান নয়, সে ইসলাম সিরফ কোরআন হাদিসের বিধানটাই হল মৌলিক ইসলাম। সেই ইসলামকে পৃথিবীর বুকে আনার জন্যই আহলে ইসলাম আন্দোলন বাংলাদেশ একেবারে আল্লাহর নামে শপথ করে কাজ শুরু করে দিয়েছে। আমরা বিশ্ববাসীকে জানাবো দয়া করে কোরআন এবং সহি হাদিসের দিকে ফিরে আসুন। বাংলাদেশের নেতাদেরকে বলবো একটা হাদিস খালি মানেন বাংলাদেশে কাল থেকে মারামারি বন্ধ হয়ে যাবে, একটা হাদিস সিরফ লা তাসতালিল ইমারা, তুই নেতৃত্ব চেয়ে নিও না, ছেড়ে দাও শূন্য ব্যালট, বাংলার মানুষ যাকে পছন্দ করে তাকে নেতা বানাবে, ছেড়ে দাও, তিনটা চারটে নাম দাও পারলে তাও দাও, দিয়ে দেখো কাকে বাংলার মানুষ তাদের নেতা হিসেবে চায়। গায়ের জোরে লাঠি মেরে যৌথ বাহিনী নামিয়ে দিয়ে মানুষের স্বাধীন মত প্রকাশের বাধা সৃষ্টি করে কোশ্চিন কালো, এটা এক তন্ত্র হয়ে কোন তন্ত্রই না, এটা ফালতু একটা সেটা মারামারি জঙ্গলি নীতি, মাইট ইজ রাইট এর ব্যাপার সবার। ইসলাম বহু আগেই এ পিতা বলে দিয়েছে যদিন মুসলমান হাদিস মেনে চলবে সমাজে কোন হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না, মারামারি কাটারি থাকবে না। হাদিসটার অনুবাদ করতে ভুলে গেছি, আল্লাহ রসুল বলছেন যার হাতে মোহাম্মদের জীবন নিহিত তার কসম করে বলছি আমার এই উম্মতের মধ্যে যে কোন ব্যক্তি, সে ইহুদি হোক আর নাসারা হোক, যে ব্যক্তি আমার আগমন বার্তা শুনেছে শেষ নবী হিসাবে, অথচ আমার আনিত শরীয়তের উপরে অর্থাৎ ইসলামের উপরে ইমান আনে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী হবে। মুসলিম শরীফ হাদিস, ছোটখাটো মনে করবেন না। বর্তমান পৃথিবীতে ইসলাম ছাড়া কোন ধর্ম নাই, যেগুলো আছে সব বানোয়াট, মানুষের তৈরি। আর ইসলাম মানেই কোরআন এবং সহিহ হাদিস। খানকায় এবং হুজরায় বসে ইসলাম তৈরি হয় না। রাজনৈতিক নেতারা মন গড়া রাজনীতি করেন, ধর্ম নেতারা মন গড়া মিক্সার বানিয়ে ফেলেন, ইসলাম বানিয়ে ফেলেছে। মিক্সার বাতিল করতে হবে, সঠিক ইসলাম নিয়ে আসতে কোরআন হাদিস থেকে, তাহলেই মানুষ আসল আলোটা টের পাইবে। অতএব যদি জান্নাত পেতে হয়, যে মানুষই হোক প্রত্যেকে মরবে, এবং মরার পরে তাকে হয় জান্নাতে না জাহান্নামে হবে। কোন মানুষ দুনিয়াতে চিরকাল বাঁচবে না। ফেরাউনও মরেছে, কারুনও মরেছে, মুসাও মরেছেন, ফেরাউন জাহান্নামী, মুসা জান্নাতি, ঠিক না? এই যুগেও আমরাও মরবো, আমাদের উত্তর সূর্যরাও মরবে, কিন্তু আমাকে জান্নাতে হয়েই মরতে হবে, সে সাধ্য মতো চেষ্টা করে যেতে হবে, জাহান্নামী হওয়া চলবে না। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। আমরা যত আকাঙ্ক্ষা করি, আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করেন, জান্নাতি দলের সঙ্গে আমার থাকার তৌফিক দান করেন। কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষ ফিরে আসুক, এটাই হবে আমাদের একমাত্র কামনা। এজন্য আমরা আল্লাহ পাকের তৌফিক কামনা করি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।